আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ওলামায়ে কেরাম করেছেন এবং আমার পরেও আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। সামান্য সময়ে মাঝখান দিয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে অনেকগুলো জিনিস সৃষ্টি করেছেন, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল যে আল্লাহ সুবহান ও তাআলা এক মানুষ থেকে আরেক মানুষ, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, পরবর্তী বংশধারা, পরবর্তী জেনারেশন, এই মানুষ এক মানুষ থেকে আরেক মানুষ সৃষ্টি এই ক্রমধারাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নাম দিয়েছেন। মানুষের একটা নাম হল খালিফা। মানুষের একটা নাম কি? আরেকটা নাম হল মানুষের ইনসান, আরেকটা নাম হল মানুষের বানি আদম। এরকম অনেকগুলো নামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অভিহিত করেছেন। মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মালাইকাদেরকে লক্ষ্য করে বললেন, إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, জমিনের মধ্যে আমি বানাইতে চাই, সৃষ্টি করতে চাই খালিফা। তাদেরকে সৃষ্টি করতে চাই খালিফা। আল্লাহ পাক কিন্তু এখানে আমার খলিফা বলেন নাই, শুধু বলছেন খালিফা, যে আমি জমিনের মধ্যে সৃষ্টি করতে চাই। ইন্নি জাইলুন মানে আমি সৃষ্টি করতে চাই, আমি বানাইতে চাই, ফিল আরদে জমিনের মধ্যে, জমিনের ভিতরে, অর্থাৎ এমন একটা মাখলুক বানাতে চাই এরা আসমানে থাকবে না, এরা থাকবে কোথায়? জমিনে। এই জন্য আল্লাহ পাক বলছেন এদের বসবাসের জায়গা হবে জমিন, ফিল আরদ। এদের নামটা হবে কি? খালিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম সৃষ্টির আগে নামটা রেখেছেন খালিফা, তাহলে এরা কেমন খালিফা? খালিফা মানে কি? খালিফা মানে হল খালকুন থেকে খালিফা, একজনের পিছনে একজন, একজনের অবর্তমানে একজন। মানে কোন জায়গায় আমি নাই, আমার অবর্তমানে যিনি আমার দায়িত্ব পালন করবেন তিনি হলেন আমার খলিফা, অথবা আমার পিছনে আমার পরে আমার যে সন্তান, যেই ছেলেমেয়েরা আমার পরবর্তীতে আমার যা কিছু আছে এগুলোর মালিক হবে, এগুলোর উত্তরাধিকার হবে, তারা হলো আমার খলিফা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর, এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিসের খলিফা, কি খলিফা বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করেন না। আরেক জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ব্যাখ্যা করেছেন, ওয়াল্লাযী জা'আলাকুম খালাইফাল আরদ, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন, যিনি তোমাদেরকে জমিনের খালাইফ, খলিফার বহুবচন, যিনি তোমাদেরকে জমিনের খলিফা, জমিনের প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা অনেকে বলি ফেলি যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, কথাটা ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা দরকার হয় না, কারণ আল্লাহ পাক অনুপস্থিত থাকে না, আল্লাহর অবর্তমান থাকে না, আল্লাহর অবর্তমানে কেউ দায়িত্ব পালন করা লাগে না। এই জন্য এরা খলিফা, আমরা খলিফা হইলাম খালাইকুল আরদ, জমিনের খলিফা, পৃথিবীর খলিফা। এই পৃথিবীতে এক সময় দেখা গেল আমার দাদা আমার পূর্বপুরুষ তারা কত জায়গা জমিন প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, এক সময় দুনিয়া থেকে চলে গেলেন, তাদের জায়গা জমিন প্রভাব প্রতিপত্তি বংশধারা জমিনে রেখে গেলেন, ওগুলার প্রতিনিধিত্ব করলো তার পরবর্তী প্রজন্ম, তারা চলে গেল তার প্রতিনিধিত্ব করলো পরবর্তী প্রজন্ম, এভাবে এক প্রজন্মের পর এক প্রজন্ম, ছেলে মারা গেলে নাতি, নাতি মারা গেলে পুতি, পুতি মারা গেলে আরেক প্রজন্ম, এভাবে অনবরত চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম ভিত্তির এই ক্রম দ্বারা আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য মানুষের নাম হল খলিফা। কিন্তু আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক প্রথম বানাইল, প্রথম বানানোর পরে আল্লাহ পাক কিন্তু খলিফা আর বলেন নাই, তখন সরাসরি নামে দিয়ে দিচ্ছেন, কি নাম দিচ্ছেন? আদম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বানানোর পরে ঘোষণা দিলেন, মালাইকাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই উসজুদু লিল খলিফা, আমি যেই খলিফা বানানোর কথা বলছিলাম ওই খলিফাকে সাজদা করো এই কথা বলেন নাই। আল্লাহ পাক সরাসরি এই খলিফার নাম রেখে দিলেন আদম, কি নাম রাখলেন? আদম। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের নাম ইনসান রাখেন নাই, নাম রাখছেন কি? আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের সামনে তার কিয়ামত পর্যন্ত আগত যত সন্তান সন্ততি আছে, যত ছেলে মেয়ে আছে, যত বংশধারা আছে, সবগুলার রূপকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের হাতের মুঠায় দিয়ে দিলেন। আদম আলাইহিসসালাম হাতের মুঠায় নিলেন, তাকায় তাকায় দেখতেছেন তার সন্তান সন্ততি কোটি কোটি সন্তান, সুবহানাল্লাহ, কোটি কোটি আদম আলাইহিসসালামের সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোই তো আদম আলাইহিসসালামের সন্তান, সবগুলোই বানি আদম। আদম আলাইহিসসালাম সন্তানদের রূপগুলো তাকায় তাকায় দেখেন, দেখতে পেলেন দুই চোখের মাঝখানে হায়াত লেখা আছে, বয়স লেখা আছে। আদম আলাইহিসসালাম দেখতে দেখতে একটা সন্তানকে দেখে তার কাছে খুব মায়া লেগে উঠল, খুব দরদ লেগে উঠল, সেই সন্তানটার নাম হলো দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বানিয়েছেন, আবার তার কণ্ঠটাও দিয়েছেন অনেক সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিয়েছেন মাত্র 40 অথবা 60। সহি হাদিসে দুইভাবে আসছে, কোন হাদিসে আসছে 40, কোন হাদিসে আসছে 60। আদম আলাইহিসসালাম দেখে চিন্তা করলেন, আমার এই সন্তানটা এত সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিয়েছেন একেবারে কম, আমার সন্তানটা তো হায়াত বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রাব্বুল আলামিন আমার এই সন্তানটা তো হায়াত কম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওইটাই, এর বাহিরে কিছু করার নাই। আদম আলাইহিসসালাম বললেন, রাব্বুল আলামিন আমাকে আপনি হায়াত দিয়েছেন 1000 বছর, সুবহানাল্লাহ, আমাকে হায়াত দিয়েছেন কত বছর? 1000 বছর। রাব্বুল আলামিন আমার এই হায়াত থেকে 40 বছর অথবা 60 বছর আমি আমার সন্তান দাউদকে আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ। যেই হাদিসে বলছেন তার বয়স 60 বছর, সেই হাদিসে বলা হয়েছে আদম আলাইহিস সালাম 40 বছর দিয়ে দিয়েছেন, আর যে হাদিসে বলা হয়েছে 40 বছর দাউদ আলাইহিস সালামের, সেখানে বলা হয়েছে আদম আলাইহিস সালাম 60 বছর দিয়ে দিয়েছেন, অর্থাৎ 100 বছর পূর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, তাহলে তোমার হায়াত হয়ে গেল 960 বছর আর দাউদের হায়াত হয়ে গেল 100 বছর, কোনো আপত্তি নাই, বাপ যদি ছেলেদের দিয়ে দাও আমি আল্লাহর কোনো আপত্তি নাই। দিয়ে দিলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, একদিন বসে বসে হিসাব করে আমার কয় বছর হয়েছে আর কয় বছর বাকি আছে, হিসাব করে করে দেখে 960 বছর পরিপূর্ণ হয়ে গেছে। তখন চিন্তা করে আমার তো আরো 40 বছর হায়াত আমার বাকি আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন 1000 বছর, আমার তো এখনো 1000 বছর হয় নাই। এমন সময় আদম আলাইহিস সালামের সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, কে আসছে? কে আসলো? আজরাইল না মালাকুল মাউত, কে আসছে? মালাকুল মাউত, আজরাইল নামে কোন ফেরেশতা কোরআনে কারিমে আল্লাহ পাক এই নামে কোন ফেরেশতার নাম উল্লেখ করেন নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসেও আজরাইল নামে কোন ফেরেশতার নাম উল্লেখ করা হয় না। আজরাইলটা পাওয়া যায় ইহুদিদের বিভিন্ন কিতাবে গ্রন্থে, ইসরায়েলের আওয়াজ গুরুতে এই নামে একটা ফেরেশতা পাওয়া যায়, কিন্তু কোরআন এবং সুন্নায় আল্লাহ পাক বলছেন এটা মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের জন্য উঠতেন তখন বলতেন আল্লাহুম্মা রাব্বা জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না আজরাইল। আমাদের দেশে বই পুস্তকে লেখা আছে প্রধান ফেরেশতা 60 জন, এখানে 3 জনের সাথে আজরাইল লেখা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দেখবেন প্রত্যেকটা বইতে দোয়ার বইতে এই দোয়াটা লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য কিয়ামুল লাইলের জন্য রাত্রে উঠতেন, উঠেই বলতেন আল্লাহুম্মা রাব্বা জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের নাম বলতেন। এই জিব্রাইলের রব, ইসরাফিলের রব, মিকাইলের রব। আচ্ছা যাই হোক, আদম আলাইহিস সালামের সামনে সেগুলোকে কথা কয় না, রাগ করছেন এটা বলছি দেখি, এ আসতেন মালাকুল মাউত, মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন মালাকুল মাউত তোমার মনে হয় ভুল হয়ে গেছে, কারণ আমার হায়াত তো এখনো আরো বাকি আছে, আমার হায়াত শেষ হয় নাই। মালাকুল মাউত বলেন ভুল হয় নাই, আপনার হায়াত আরো 40 বছর বাকি ছিল, কিন্তু আপনি আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে আপনি তো আপনার হায়াত থেকে 40 বছর দিয়ে দিছেন। আদম আলাইহিস সালাম বলে উঠলেন কই এরকম তো আমি কোনোদিন দিই নাই। আদম আলাইহিস সালাম কি বললেন? আমি তো দিই নাই, কবে দিলাম, কখন দিলাম, আমি তো এরকম কিছু দিই নাই, মনে নাই আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা এমন এক খলিফা, এমন এক বানি আদম, এমন এক জাতি আমি আল্লাহ বানাইলাম, যে জাতিটা কিছুক্ষণ পরে ভুলে যায়, কিছুক্ষণ পরে ভুলে যায়। এদেরকে যদি জিজ্ঞাসা করি কালকে রাত্রে ভাত কে দিয়ে খাইছ, খুব কম আছে বলতে পারবেন। যদি আপনাদেরকে বলি ভাই কালকে রাত্রে কি দিয়ে ভাত খেয়েছেন, দেখুন অনেকেই এখন বলতে পারবেন না, বলে গেছেন। সকালে কি করছেন এটা এখন বলে গেছেন। এই জাতিটার খলিফার অভ্যাসই হলো এরা শুধু ভুলে যায়, এরা শুধু ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদের নাম রেখে দিলাম আল ইনসান, এরা হলো ভুলে যাওয়া জাতি, এরা খালি ভুলে যায়, ভুলে যাওয়া এদের অভ্যাস। আর ওদের বাবাই ভুলে গেছে, ছেলেরা ভুলবে না কি বলেন? আমাদের যিনি আব্বা, আব্বাই ভুলে গেছে তাহলে ছেলেরা বলবো না, ভুলাটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিলেন এরা ইনসান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, আমার পরিচয় খলাকাল ইনসান, আমি ইনসান বানাইছি, সুবহানাল্লাহ, আমি কি বানাইছি, ইনসান বানাইছি। এরা বলে যায় খালি, তাহলে মানুষের কতগুলো নাম পাইলাম আমরা, একই মানুষের নাম হলো খলিফা, একই মানুষের নাম হলো আদম বনি আদম, একই মানুষের নাম হলো ইনসান। আচ্ছা এবার বলেন, এই যে তিনটা নাম বললাম, খলিফা, বনি আদম, ইনসান, এটার মধ্যে কি শুধু মুসলিমেরা নাকি অমুসলিমেরাও আছে? জি, মুসলিম অমুসলিম সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত। ইনসান বললে দুনিয়াতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, সবাই এর অন্তর্ভুক্ত, সবাই ইনসান। খলিফা বললে সবাই খলিফার অন্তর্ভুক্ত, বানি আদম বললে সকল বানি আদমের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে খলিফা বানাইলেন, যে জাতিটা বানাইলেন, এটার ক্রমধারা হল এক প্রজন্ম আর এক প্রজন্মের খলিফা হয়, জিল বাদা জিল, এক প্রজন্ম চলে যায় আরেক প্রজন্ম খেলাফতের দায়িত্ব গ্রহণ করে, আরেক প্রজন্ম যায় আরেক প্রজন্ম খেলাফতের দায়িত্ব গ্রহণ করে। এই পর্যায়ক্রমে খেলাফতের মধ্য দিয়ে মূলত দুইটা প্রজন্ম জমিনে কাজ করে, একটা প্রজন্ম হলো মা বাবা, আরেকটা প্রজন্ম হলো ছেলে মেয়ে, তবে এর উপরে নিচেও আর একটু থাকে। অনেক সময় মা বাবার উপরে দাদা দাদিও থাকে, নানা নানিও থাকে, থাকে না? আবার অনেক সময় ছেলে মেয়ের পরে নাতি নাতিও থাকে, এরকমও থাকে, থাকে না? তবে সেটা দীর্ঘদিন না, বেশি দিন না। দাদা দাদি থাকে, অল্পদিন পরে দাদা দাদি মারা যায়, বেশি দিন থাকে না। আবার নাতি নাতনি থাকে, দাদা দাদি কত আদর করে নাতি নাতনিকে, ছেলে মেয়ের চাইতে বেশি আদর করে। দেখবেন দাদা দাদির কাছে ছেলে মেয়ের চাইতে নাতি নাতনি বেশি আদর, নাতি নাতনিকে যদি একটা থাপ্পড় দেয়, একটা পাঁচ দেয়, দাদার কলিজায় কামড় মারি উঠে, মনে হয় যে দাদার এই মারছে, মনে হয় না? যারা দাদা হয়েছেন নানা হয়েছেন তারা জানেন, বাকিরা এখনো বুঝবেন না যে এটা কি সাংঘাতিক মহত্ত্ব, কি দরদ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় মূল প্রজন্ম দুইটা দীর্ঘদিন ধরে বেশি সময় ধরে এই দুই প্রজন্মের মধ্যে কাজ করে, এরাই মূলত খলিফা। একদিকে হলো মা বাবা, আরেকদিকে হলো ছেলে মেয়ে, একদিকে মা বাবা, আরেকদিকে ছেলে মেয়ে, এইটাই হলো মূলত খেলাফত। মা বাবা খেলাফতটা দিচ্ছে ছেলে মেয়েকে, ছেলে মেয়ে খেলাফতটা পাচ্ছে কার থেকে, মা বাবার থেকে। তাহলে মা বাবার খলিফা ছেলে মেয়ে, খেলাফতের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন যে খলিফা বানাইছেন, খলিফার বাস্তবায়নটা হচ্ছে এইভাবে, মা বাবার থেকে ছেলে মেয়ে খলিফা হচ্ছে, ছেলে মেয়ে মা বাবার থেকে খেলাফতের দায়িত্ব বেছে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে মা বাবার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব ফরজ করে দিয়েছেন, তুমি যাদেরকে খেলাফত দিবা, যারা তোমার খেলাফতের দায়িত্ব পালন করবে, তাদেরকে খেলাফতের যোগ্যতা সম্পন্ন বানাইতে হবে। আবার যারা খেলাফত নিবে, যারা খেলাফতের উত্তরসূরি হবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ম নীতি বিধি বিধান ফরজ করে দিয়েছেন, যাদের থেকে খেলাফত নিবা তোমার সেই মা বাবার প্রতিও তোমার কিছু দায়িত্ব আছে, সুবহানাল্লাহ। মা বাবার প্রতি ছেলে মেয়ের কিছু দায়িত্ব আছে, আবার ছেলে মেয়ের প্রতিও মা বাবার কিছু দায়িত্ব আছে, দুই দিকেই দায়িত্ব আছে, খালি একদিকে না। অনেক সময় আমরা বয়ান করতে গিয়ে মা বাবার ফজিলত বর্ণনা করতে গিয়ে এত বেশি বর্ণনা করি, মনে হয় ছেলে মেয়ের প্রতি মা বাবার কোনো করণীয় নাই, যা করণীয় খালি ছেলে মেয়ে করবে। আবার অনেক সময় ছেলে মেয়ের অধিকার বর্ণনা করতে গিয়ে এমন ভাবে বর্ণনা করি, মনে হয় খালি মা বাবাই সব করবে, ছেলে মেয়ে কিছু করার দরকার নাই। কিন্তু দুই দিকেই লাগবে, লাগবে না? যেমন মা বাবার প্রতি খেদমত, মা বাবার প্রতি এহসান, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে ফরজ করেছেন, ঠিক একই ভাবে মা বাবার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সন্তানকে লালন পালন করা, সন্তানকে এহসান করা, সন্তানকে তারবিয়ত শিখানো, সন্তানকে দীন শিখানো, সন্তানকে দীনের উপরে কায়েম রাখা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপরে ফরজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে এই বিষয়টাই আলোচনা করব, মা বাবার প্রতি আমাদের কি কি দায়িত্ব, আবার মা বাবা সন্তানের প্রতি ছেলে মেয়েদের প্রতি আমাদের কি কি দায়িত্ব। আজকে সমাজে যেদিকে তাকায় মা বাবারা খুব অশান্তির মধ্যে আছেন, অনেক মা বাবা বলেন হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, হাতে টাকা নাই, পয়সা নেই, চিকিৎসা করতে পারি না, ছেলে মেয়েরা চিকিৎসার খরচ বহন করে না, খারাপ আচরণ করে, অনেক বৃদ্ধা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। বৃদ্ধাশ্রম ছিলেন জি, ছিলেন বলে বৃদ্ধাশ্রম ছিলেন নাম শুনছি, বৃদ্ধাশ্রম হলো বৃদ্ধ মানুষদের তাদের দেখাশোনার কেউ নাই, তাদেরকে সেখানে রেখে আসা হয়, সেখানে টাকা পয়সা দিয়ে আসলে তারা খাওয়া দাওয়া চিকিৎসা সব ব্যবস্থাপনা করেন। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, যেই মা বাবা এত কষ্ট করে নিজের জীবনের সকল আরাম বিসর্জন দিয়ে, আরামের ঘুমকে হারাম করে, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে, নিজের রক্তের কামায় পয়সা দিয়ে, গাম ঝরানো পয়সা দিয়ে যেই ছেলে মেয়েকে মানুষ করলো, সেই ছেলে মেয়ে যদি বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন ওই মা বাবার কলেজা পেটে যায়। বৃদ্ধাশ্রম আরামের জায়গা না, বৃদ্ধাশ্রম অনেক দুঃখের জায়গা, বেদনার জায়গা। যাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হয়েছে তাদের সাথে যদি সাক্ষাৎ হয়, তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে বৃদ্ধাশ্রম কত কঠিন জায়গা। এজন্য ইসলামে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ছেলে মেয়ে লালন পালন করতে বলা হয় নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, সন্তান সন্ততিকেও মা বাবার প্রতি দায়িত্ব পালন করা লাগবে, মা বাবাকেও সন্তান সন্ততের প্রতি দায়িত্ব পালন করতে হবে, দুই দিক থেকে মিলে খেলা ভর্তা সুন্দরভাবে হস্তান্তর হবে। যদি একদিকে ঠিকমতো হয় আরেকদিকে না হয়, তাহলে খেলা ভর্তা সুন্দরভাবে হবে না, গণ্ডগোল হয়ে যাবে। প্রথমে আসি মা বাবার প্রতি আমাদের করণীয় কি। এক নম্বর করণীয় মা বাবার প্রতি, মা বাবাকে মহব্বত করতে হবে। কি করতে হবে? মহব্বত, মা বাবার সাথে মহব্বত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার সাথে এসকে করা যাবে না। মা বাবার সাথে কি করতে হবে? কথা বলে না দেখি, আমার কথা বুঝতেছেন? আব্বা আম্মাকে মহব্বত করা লাগবে, আব্বা আম্মার সাথে এসকে করা যাবে না। এসকে আর মহব্বত বুঝেন? মহব্বত মানে ভালোবাসা, এসকে মানে হলো কি বলেন দেখি? হ্যাঁ, এসকে এসকে মানে কি? এসকে মানে খারাপ আচরণ না, এসকে মানে প্রেম। আশেক আশেক বলি না আমরা, আশেক মাসুক নাম শুনছেন না? কথা বলেন, এই দেশে মনে হয় আশেক মাসুক শুনে না, শুনছেন? আশেক মানে কি? প্রেমিক। তাহলে আশেক এসকে থেকে, এসকে মানে প্রেম করা। তাহলে মা বাবার সাথে কি প্রেম করবেন না মা বাবার সাথে ভালোবাসবেন? কথা কয় না, আব্বা আম্মাকে ভালোবাসতে হবে, আব্বা আম্মাকে মহব্বত করা লাগবে। আব্বা আম্মাকে মহব্বত করা ইমানের অংশ, আব্বা আম্মাকে মহব্বত করা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। বলে মহব্বত আর ইশক দুটা এক জিনিস না? এক জিনিস না, দুইটা দুই জিনিস। কিন্তু এখনো বাঙালি বুঝতে পারে নাই দুটা যে দুই জিনিস। বাঙালি মনে করি মহব্বত যে জিনিস, ইশকও মনে হয় সেই জিনিস, এসকে আর মহব্বত দুটা এক জিনিস না। আমরা আমাদের বোনকে ভালোবাসি, আমাদের মাকে আমরা ভালোবাসি, মায়ের সাথে বোনের সাথে আমরা প্রেম করি না, কি বলেন? তাহলে প্রেম আর ভালোবাসা যদি এক হইত তাহলে তো সব জায়গায় প্রেম করতাম, কি বলেন? তাহলে বোঝা যায় প্রেম এক জিনিস, ভালোবাসা এক জিনিস, আরবি ও তার দুইটা। ভালোবাসার আরবি হলো মহব্বত, প্রেমের আরবি হলো এশক। অনেক সময় দেখা যায় অনেক ভাই বোন না বুঝে বলে আল্লাহর সাথে এশকে করে, আল্লাহর আশেক হয়ে গেছে, রাসুলের আশেক হয়ে গেছে, বলে না, না বুঝার কারণে বলে। আল্লাহ রাসুলের সাথে প্রেম করা যায় না, প্রেম করা বেয়াদবি। আল্লাহর সাথে, আল্লাহ রাসুলের সাথে ভালোবাসা করতে হয়, ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়। কোরআন এবং হাদিসে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে বলা হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত জায়গায় ভালোবাসার কথা বলা হয়েছে প্রত্যেকটা জায়গায় মহব্বত করতে, ভালোবাসতে বলা হয়েছে। ভালোবাসার প্রেম দুইটার মধ্যে পার্থক্য হলো, ভালোবাসার মহব্বতের একটা মাপ কাঠি আছে, প্রেমের কোন মাপ কাঠি নাই। প্রেমের কথা যে কোনো ভাবে যা ইচ্ছা তাই বলা যায়, মহব্বতের কথা যা ইচ্ছা তাই বলা যায় না। প্রেমের জন্য কোন নির্দিষ্ট সময় রেখা নাই, ভালোবাসার জন্য নির্দিষ্ট সময় আছে। আব্বা আম্মাকে মহব্বত করি, আব্বা আম্মাকে ভালোবাসি, তাই বলে সকাল বিকেল সব সময় যখন ইচ্ছা তখন আব্বা আম্মার কাছে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, তিনটা সময় এমন আছে, ওই তিনটা সময় আব্বা আম্মার অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমে ঢোকা যাবে না। তাহলে বোঝা যায় ভালোবাসার মাপকাঠি আছে। আব্বা আম্মাকে ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগা যাবে না, এ ব্যাপারে শরীয়তের সীমা রেখা আছে। আম্মাকে মহব্বত করি, আম্মাকে ভালোবাসি তাই বলে আম্মা আমার সামনে সতর খোলা রাখা আম্মার জন্য জায়েজ নাই, কি বলে? ভালোবাসি মহব্বত করি, এজন্য মহব্বতের একটা সীমা রেখা আছে, কিন্তু এশকের কোন সীমা রেখা নাই। এসকে মানে পাগলামি করা, এটার পাগলের কোন সীমানা থাকে না, পাগলের কোন পাসপোর্ট লাগে না, পাগলের ভিসা লাগে না। পাগল যে দেশে মনে চায় সে দেশে যেতে পারে, পারে না? তার সীমানা নাই, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। কিন্তু যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী তাদের সবকিছুর একটা সীমানা আছে, এজন্য মহব্বতের সীমানা আছে, মহব্বতের সীমা রেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হয়, আব্বা আম্মাকে মহব্বত করতে হয়। আব্বা আম্মাকে কি করতে হবে? আচ্ছা এবার বলেন দেখি, সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে করতে হবে, কাকে ভালোবাসতে হবে বলেন দেখি। একজন মুমিন, একজন মুসলিম সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? والذين آمنوا أشد حبا لله الله رب العالمين বলেন والذين آمنوا أشد حبا لله যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি মহব্বত হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে কেমনে ভালোবাসবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মাধ্যম কি বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين من رسول ابن دنيا المنوش كجانية دين إن كنتم تحبون الله যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো। ইউহিবুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, সুন্নতের ইত্তেবা করলে, সুন্নত মেনে চললে, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এখন আল্লাহ আমাকে ভালোবাসে না, তাহলে কি ভালোবাসা হয়? আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করব, আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসব, আল্লাহ রাব্বুল আলামিনও আমাকে ভালোবাসবেন। এই দুই ভালোবাসা, দুই ভালোবাসার যোগসূত্র, দুই ভালোবাসার মাধ্যম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। যে ব্যক্তি যত বেশি সুন্নতের ইত্তেবা করবে, যত বেশি সুন্নতের অনুসরণ করবে, যত বেশি সুন্নত মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার ভালোবাসা তত গভীর হবে, ভালোবাসা তত বেশি হতে থাকবে, যত বেশি সুন্নতের অনুসরণ হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ভালোবাসেন, ভালোবাসার নিদর্শনটা হলো ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দার সবচেয়ে বড় সমস্যা, বান্দা গুনাহ করে, বান্দা সবসময় গুনাহের মধ্যে থাকে, এটা বান্দার সবচেয়ে ভয়। কিয়ামতের ময়দানে বান্দার গুনাহ যদি আল্লাহ ধরে, বান্দার কোনো নিস্তার নাই। এই জন্য বান্দার মনে সবসময় ভয়, আহারে এত গুনাহ করে ফেলছি, এত গুনাহ করে ফেলছি, আমার গুনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরেন, বান্দা তুমি এত গুনাহ করছো, এত গুনাহ করছো, তোমার ঠিকানা তো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমি যখন আমার কোন বান্দাকে মহব্বত করি, কোন বান্দাকে ভালোবাসি, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহ যখন ভালোবাসেন, মহব্বত করেন, বান্দার সমস্ত গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা লাগবে। মহব্বত করতে হলে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। কি করতে হবে? কেমনে জিকির করবেন? নামাজ নাই, এখান দিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, এখানে নামাজ পড়েন না, জিকির হবে? এরকম কিছু বান্দাও আমি দেখছি, কিছু মানুষ সকালবেলায় ফজরের আযান দিছে, ঘুম থেকে উঠে না, লেপের নিচে শুয়েছে, শীতের মধ্যে লেপের নিচে শুয়ে শুয়ে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করে, এটা নামাজ পড়ে? এরকম জাকেরিন বাংলাদেশে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত হলো, নামাজ হলো সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সবচেয়ে বড় আল্লাহর জিকির হলো নামাজ। নামাজ নাই আর কোন জিকিরের কোন মূল্য নেই। এজন্য আগে বড় জিকির, আকবার জিকির, নামাজ নিশ্চিত করতে হবে, তারপরে অন্যান্য জিকির বেশি বেশি করতে হবে। যত বেশি জিকির করা হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত হবে, ভালোবাসা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম মহব্বত করা লাগবে, তারপরে সবচেয়ে বেশি মহব্বত করবেন কাকে বলেন দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, খবরদার, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি ওই ব্যক্তির নিকটে, ওই ইমানদারের নিকটে সবচেয়ে বেশি মহব্বতের, সবচেয়ে বেশি ভালোবাসার না হইব। মেওয়ালেদিহি, তার মা বাবার চাইতে, ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চাইতে, ওয়ান্নাসে আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে। সুবহানাল্লাহ, তাহলে মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নিজের চাইতেও বেশি মহব্বত নবী সাল্লাল্লাহু করতে হবে। আপনি যদি বলেন যে না, আমি নবী সাল্লাল্লাহু অনেক মহব্বত করি কিন্তু আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। অনেকে আমাদের দেশে বলে নিজে বাঁচলে পাবেন না, এরকম বলে না, আগে নিজে বাঁচতে হবে। নিজে বাঁচি দেখলে না আমার পাবেন না। তাহলে আমি যদি বলি যে আগে আমার নিজেকে রক্ষা করতে হবে, তারপরে আমার নবীকে রক্ষা করতে হবে, আগে আমার নিজে বাঁচতে হবে, তারপরে আমার নবীর সম্মান রক্ষা করতে হবে, ইমান থাকবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবি, আমিরুল মুমিনিন, জান্নাতের সনদ প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, এই সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনারা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে সবাই চুপ করে থাকেন, একবার দরুদও পড়েন না, কিচ্ছু করেন না, মুখ নড়াচড়া করেন না, মনে হয় কুমিল্লার দিকে লাগে না নাকি? কি লাগে? অবশ্যই লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখনই নাম শুনবো তখনই কি পড়বো? দরুদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিন ইকরাম শত শত হাজার হাজার হাদিস লিখছেন, অসংখ্যবার লক্ষ লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, রাসূলুল্লাহ এসেছে, নবীউল্লাহ এসেছে, যতবার এসেছে ততবারই পরিপূর্ণ রূপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, কোন এক জায়গায় ওইটারে সংক্ষিপ্ত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে কোন রকমের বখালতি কৃপণতা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বখিল বলছেন। আল বখীল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম উল্লেখ করা হয়েছে, আমার নাম তার সামনে স্মরণ করা হয়েছে, বারবার বলা হয়েছে, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমি নবীর উপরে দরুদ পড়ে না। এই লোক হলো অরিজিনালি বখীল, আসল বখীল, আসল বখীল হলো এই লোকটা, যেই লোকটা আমি নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু দরুদ পড়ে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবো ততবার দরুদ পড়বো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মহব্বতের বড় দলিল, বড় প্রমাণ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বতের, বেশি প্রিয়, কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের চাইতে বেশি না। আমি আগে নিজেকে ভালোবাসি, নিজেকে পছন্দ করি, তারপরে আপনাকে ভালোবাসি। প্রথমে আমার নিজেরে ভালোবাসি, নিজেকে মহব্বত করি, নিজের সব ঠিক রাখি, তারপর আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এরকম মহব্বত যদি হয়, এখনো তুমি ইমানদার হতে পারো নাই, এখনো তুমি মুমিন না, কারণ আমি নবীর প্রতি মহব্বত, আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমার নফসের চাইতেও বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন সিদ্ধান্ত নিতে পেরেছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, আমি এখন সিদ্ধান্ত নিতে পেরেছি, আপনি আমার কাছে আমার নফসের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর তুমি এতক্ষণে ইমানদার হইছ, এতক্ষণে মুমিন হইছ। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর সুন্নত রক্ষা করার জন্য, নবীর শানে রিসালত, শানে নবুয়ত, খতমে নবুয়ত রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফফারদের, মুশরিকদের, মুরতাদদের, নাস্তিকদের যত রকমের অপবাদ আরোপ করা হয়, যত রকমের মান সম্মান হানিকর কথা বলা হয়, এগুলোকে প্রতিহত করার জন্য, এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রয়োজনে নিজের জীবন দিতে হবে, তবুও নবীর সম্মানকে সবার উপরে রাখতে হবে, প্রয়োজনে নিজেকে জীবন দিয়ে হলেও নবী সরসলামের নবুয়ত রেসালত শানকে উপরে রাখতে হবে। এক্ষেত্রে নিজেকে বেশি ভালোবাসলে বুঝতে হবে ইমান নেই, আমি ব্যক্তি ইমাম হুসাইনের মান সম্মান গেলে কিছু যায় আসে না, কিন্তু আমার নবীর সুন্নতের মান সম্মান যেতে দেওয়া যাবে না, কি বলেন? আমার মান সম্মান ব্যক্তিগত মান সম্মান যাক কোন অসুবিধা নাই, কিন্তু আমার নবীর সুন্নতের মান সম্মান যাইতে দেওয়া যাবে না। এটা একজন ইমানদারের পরিচয়। আজকের ওয়াজ মাহফিল গুলোতে দেখা যায় কোরআন সুন্নার বয়ান হচ্ছে, আলোচনা হচ্ছে, মাঝখান দিয়ে একজন আসলো কোরআন সুন্নার আলোচনা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে জাগতিক আলোচনা দুনিয়া দিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, এরকম হয় না? মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা চলতেছে, তিনি আলোচনা চলতেছে, আলোচনার মাঝখান দিয়ে বন্ধ করে দিয়ে জাগতিক দুনিয়াবি বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে, এরকম হয়? এরকম হলে সেখানে করণীয় কোরআন সুন্নাহর আলোচনাকে অপমানিত হইতে দেওয়া যাবে না, কোরআন সুন্নাহর আলোচনা অপমানিত হইতে দেওয়া যাবে না। আমরা ব্যক্তি অপমানিত হইতে পারি, কিন্তু আল্লাহ কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অপমানিত হইতে দেওয়া যাবে না। তাফসীরুল কোরআন মাহফিল মানে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, এখানে অন্য আলোচনার বিষয় না এখানে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, অগ্রাধিকার দিতে হবে নিজের জীবনের চাইতে। আচ্ছা, আল্লাহ এবং রাসূলের পরে কাকে সবচেয়ে ভালোবাসতে হবে? অনেকের মা বাবাই নাই, চিন্তা করে তো মা বাবা নাই, কয় কি করবো, কি বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে কাকে? আব্বা আম্মাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আব্বা আম্মাকে, মা বাবাকে মহব্বত ভালোবাসার কথা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হলো ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর তাওহীদের উপরে তোমাকে ইবাদত করতে হবে, এবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শেরেক করা যাবে না, তবে আমি আল্লাহর এবাদতের পরে তোমার উপরে করণীয় হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি তোমাকে এহসান করা লাগবে, আব্বা আম্মার প্রতি এহসান করতে হবে। সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর হক হলো ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শেরিক করা যাবে না, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর মা বাবার প্রতি তোমাদেরকে এহসান করাকে আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। এহসানটা কি জিনিস? কোন মানুষ আমার প্রতি যেই সদাচরণ করল, যেই সৌজন্যতা দেখাইল, ওই সৌজন্যতার বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে যথাযথ পাওনাটা তাকে দিয়ে দেওয়া, এটার নাম আদল। যথাযথ বিনিময় দেওয়ার পরে তার থেকে আরেকটু বাড়াই দেওয়া, বেশি করে দেওয়া, এটার নাম হল এহসান। যেমন ধরেন, এখান থেকে ইলিয়টগঞ্জ গেলাম, রিক্সা ভাড়া হলো 50 টাকা, 50 টাকা তাকে সঠিকভাবে দিয়ে দেওয়া, এটার নাম হল আদল। কিন্তু দেখলাম গরমের মধ্যে রাস্তা ভাঙা কষ্টটা তার বেশি হয়েছে। আমি চিন্তা করলাম তারে আরো 10 টাকা দিয়ে দিই, 60 টাকা দিয়ে দিই। এই যে 10 টাকা বেশি দিলাম, এই বেশি দেওয়াটার নাম হলো এহসান। যদি বেশি দিলাম এটার নাম এহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা বাবার প্রতি খালি আদল করলে যথেষ্ট না, তোমার মা বাবা তোমার জন্য যা কিছু করেছে তুমি সেই বরাবর সমান সমান করলে হবে না। মা বাবার প্রতি তোমাকে আদল না, তোমাকে এহসান করা লাগবে, তোমার প্রতি যা করছেন তার থেকে আরো বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখেন মা বাবার সম্মানকে কিভাবে মর্যাদা দিয়েছেন, কিভাবে উপরে তুলেছেন, যে তোমার প্রতি যতটুকু করছেন খালি এতটুকু করলে হবে না, তোমার মা বাবাকে তার থেকে বেশি করতে হবে। আচ্ছা এবার বলেন, আদলে তো সম্ভব না, একজন মা তার সন্তানকে গর্ভধারণ থেকে শুরু করে দুনিয়াতে আসার পর্যন্ত, আসার পর থেকে 2 বছর দুধ পান করানো পর্যন্ত, একজন মা তার সন্তানকে যেই ভূমিকা পালন করেছেন তার সন্তানের জন্য, এই ভূমিকার বিনিময়ে তো কোন ব্যক্তি সারা জীবন যদি মায়ের খেদমত করে এক জাররা পরিমাণ আদায় করা সম্ভব না। আপনি সমান সমান তো আদায় করা যায় না। একজন মা মায়ের কি দুঃখ, মায়ের কি বেদনা, এটা আমরা সহজে বুঝি না, কিন্তু যারা মা হয়েছেন তারা জানেন, যারা বাবা হয়েছেন তারা কিছু জানেন। একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করেন, রাত্রের গভীরে ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু সন্তান পেটের মধ্যে মায়ের পেটে এমন নড়াচড়া এমন মুচট দেওয়া শুরু করেছে, মায়ের সারা রাত ঘুম হয় নাই, ঘুম ভেঙে গেছে আর সারা রাত ঘুম আসে নাই। আমার আপনাকে পেটে নিয়ে মা কত রাত এরকম ঘুম ছাড়া রাত্রি কাটাইছে সেই খবর কিন্তু আমি আপনি জানি না। প্রত্যেকের মা দুনিয়াতে আসার আগেই মা কত রাত ঘুম যায় নাই, বিনিদ্র রাত্রি যাপন করেছে, ঘরের সবাই ঘুমাইছে, ঘরের সবাই ভালো ভালো খাবারটা খায়, কিন্তু মা আমাকে পেটে ধারণ করার কারণে মায়ের মুখে কিছু খাবার দিলে মার বমি এসে খাইতে পারে না। আমার আপনার জন্য মা কত ভালো ভালো খাবার খাইতে পারে নাই, কিন্তু বৃদ্ধ বয়সে যখন মা অসুস্থ, মায়ের খাবার দরকার, তখন ওই বেয়াদব ওই নিমক হারাম ওই ছেলেটা মায়ের জন্য ভালো ভালো ফলমূল ভালো ভালো খাবারটা এনে মা খেতে না, ওই প্রতিদানটা ভুলে গেছে যে মা আমার জন্য কত রাত বিনিদ্র রাত কাটাইল, কত খাবার মা খাইতে পারে নাই আমার জন্য। আল্লাহ পাক এর জন্য এই কথাটা বান্দাকে স্মরণ করাই দিচ্ছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হামালাতহু উম্মুহু কুরহান, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে পেটে নিয়ে কত কষ্ট করতে হয়েছে এটা কি তুমি জানো নাকি, তোমার খবর আছে নাকি? ওয়াদাআতহু কুরহান, এরপরে যখন একটা জীবিত মানুষ তার পেটের ভিতরে আরেকটা জীবিত মানুষ, এই জীবিত মানুষটাকে যখন সূর্যের আলো দুনিয়ার মুখ দেখানোর জন্য মা যখন প্রস্তুতি নেওয়া শুরু করেছে, মা তখন স্বামীকে দেখে বলে, স্বামী রে মনে হয় এই সন্তানকে দুনিয়ার আলোর মুখ দেখাইতে গিয়ে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, আমার মৃত্যু সম্মুখে, আমি যদি মরে যাই আমারে মাফ করে দিও। এভাবে সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মা মৃত্যুর ঝুঁকি নিয়ে তার সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, মা মৃত্যুর দুয়ারে উপস্থিত হয়ে যায়। কত মা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরকম আছে না? তাহলে আমার আপনার মাও কিন্তু আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুর সম্মুখীন হয়ে মালাকুল মাউতের সামনে থেকে ফিরে এসেছে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া তাআতহু কুরআন, তোমার মা তোমাকে প্রসব করতে গিয়ে কি কষ্ট হয়েছে সেটা তুমি জানো না কি? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুন শাহরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে দুনিয়াতে আসছো দীর্ঘ 2 বছর পর্যন্ত, 30 মাস পর্যন্ত তোমার গর্ভধারণ থেকে শুরু করে দুধ পান শেষ হওয়া পর্যন্ত তুমি কত কোটি টাকার তোমার মায়ের দুধ খাইছো হিসাব করছো না? কয় কোটি টাকার দুধ খাইছো? কারণ দুনিয়ার যে দুধ, পাউডারের দুধ, ওই দুধ, সেই দুধ, এই দুধ আর তোমার মায়ের মধ্যে আমি আল্লাহ যেটা রেখেছি দুইটা এক জিনিস না। সুবহানাল্লাহ, 2 বছর পর্যন্ত তোমার শরীরের যত রোগ প্রতিরোধ দরকার, যত রকমের ভিটামিন দরকার, যত রকমের খনিজ দরকার, যত রকমের যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ওই দুধের মধ্যে সব ধরনের উপাদান আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, যদি কোন সন্তান এই 2 বছরের মধ্যে মায়ের দুধ না পায়, ওই সন্তানকে যদি কিনে কিনে এই সব ভিটামিন, সব প্রোটিন, সব খনিজ খাওয়ানো লাগবে, তাহলে কত কোটি টাকার এইরকম খাবার তুমি 2 বছরে খাইছ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, মা বাবার প্রতি তুমি আদল করলে হবে না, আদল করলে হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি এহসান করবা, তোমার জন্য যা করছে তার থেকে বেশি করবা। অনেক সন্তান আসে বলে হুজুর বাবা তো জমিন আমার বাইরে বেশি দিয়ে দিছে, আরেক বোনের এটা বেশি দিয়ে দিছে, অমুকের এটা বেশি দিয়ে দিছে, বাবা তো জুলুম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, মা বাবা যদি তোমার উপরে জুলুম করেও জুলুম করেও জুলুম করেও, তারপরেও তুমি তোমার মা বাবার প্রতি এহসান, মা বাবার খেদমত, মা বাবার সদাচরণ তুমি অব্যাহত রাখা লাগবে। মা বাবা যদি তোমার 1 ঘন্টা জমিও না দে, 1 শতাংশ জমিও দিল না, কিছুই দিল না, তারপরে তোমার এই কথা বলার সুযোগ নাই যে মা বাবা আমার প্রতি জুলুম করছে আমি খেদমত করবো না, কারণ তোমার যে লালন পালন করে বড় করছে, তোমার দুনিয়ার মুখ দেখাইছে, এটাই মা বাবার সবচেয়ে বড় অবদান। তোমার জায়গা জমিন দেওয়া দরকার নেই, তোমাকে এই দুনিয়ার একজন মানুষ হিসাবে, মানব পরিবারের সদস্য হিসাবে দুনিয়াতে তোমাকে বসবাসের সুযোগটা মা বাবার মাধ্যমে তুমি পাইছো। তুমি নিজে এখন টাকা উপার্জন করতে পারো, ওই মা বাবা না হলে তুমি কিসের টাকা উপার্জন করতে? তুমি মানুষ হতে হইতা, এই জন্য যত জুলুমই করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা বাবার প্রতি সদাচরণ বাদ দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, মা বাবার বৃদ্ধ বয়সে 2 জন অথবা 1 জন যদি তোমাদের কাছে হাজির হয়, খবরদার মা বাবার খেদমত করতে করতে কখনো বিরক্ত হইও না, বলিও না উফ আর পারলাম না, অথবা এই বুড়ে বুড়ির খেদমত করতে করতে জীবন শেষ, খবরদার এরকম কথা বিরক্ত সূচক কোন বাক্য কোন কথা যেন তোমার মুখ দিয়ে বের না হয়, বরং তুমি যে তোমার মা বাবার খেদমত করার সুযোগ পাইছ এটাকে বিরাট আল্লাহর নিয়ামত মনে করো। কত মানুষ কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে মা বাবার খেদমত করার জন্য, কিন্তু মা বাবা তার সামনে নাই। যদি খবর নিয়ে দেখেন কত মানুষ কোটি কোটি টাকা আছে, মা বাবার সামনের চেয়ার বানাই দিতে চায়, মা বাবার সামনের ফেলেতে খাওয়াইতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে মা বাবা রাখেন নাই, মা বাবা নাই। তুমি যে মা বাবার খেদমত করার সুযোগ পাইছো, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা দিবেন, এটাই তুমি আল্লাহর নিয়ামত মনে করো, গনিমত মনে করো। এই মা বাবা তোমার জন্য একটু দোয়া করে দিবে, তুমি মনে করবা তোমার জীবনটা সার্থক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া ফেরত দেন না। আমি হুজুরের কাছে দোয়া চান, হুজুর আমার এই সমস্যা একটু দোয়া করে দেন, হুজুর আমার এই সমস্যা দোয়া করে দেন, আমার অমুক মারা গেছে দোয়া করে দেন, অমুকের এই হয়েছে দোয়া করে দেন। আমি দোয়া করে দিলাম আপনার জন্য, এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, এই কোনো গ্যারান্টি আছে? আমার দোয়া কবুল হয়ে যাবে গ্যারান্টি আছে? কিন্তু আব্বা আম্মা আপনার জন্য দোয়া করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফেরত দিবেন না, ওই দোয়া নিশ্চিত কবুল। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বলে দিচ্ছেন খবরদার, ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবার খেদমত করতে গিয়ে বিরক্ত হইতো না কখনো, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে কখনো ধমক দিও না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন মা বাবার একটু মেজাজ খিটখিটে হয়ে যায়, কারণ খিটখিটে না হয়ে উপায় নাই তো, কেউ চলে বাড়ে কেউ চলে ধারে, একটা না একটা তো থাকতে হবে, কোনোটাই যদি নাই আপনি বাড়েও চলতে পারেন না ধারেও চলতে পারেন না, তো চলবেন না কেন, একটা না একটা থাকতে হবে। যৌবনকালে যখন মানুষের শরীরে শক্তি থাকে তখন সবাই বলে আরে মিয়া হাত থাকতে মুখ দিয়ে কিসের কথা, এখন তো হাতে চলে পাওয়ার আছে শরীরে, এখন মুখের কিসের কথা, এখন তো হাত আছে। এখন বৃদ্ধকালে হাতও নাই শক্তিও নাই কিছু নাই, এখন যদি মুখের ধমকটা না থাকে তা চলবে কেমনে? এই জন্য বৃদ্ধ বয়সে শরীরের পাওয়ার যখন হারিয়ে যায়, শরীরের শক্তি যখন চলে যায়, তখন মুখের পাওয়ার বাড়ি যায়। এই জন্য দেখবেন সবসময় এটা সব জায়গায় দেখবেন, শরীরে শক্তি না থাকলে মুখের পাওয়ার বেড়ে যায়, কোরআন সুন্নার দলিল না থাকলে তখন মানুষের মুখের পাওয়ার বাড়ি যায়। এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দেন, তারা কাউকে গালে গালাজ করা লাগে না, কারোর খারাপ বলা লাগে না, কিছু বলা লাগে না, কারণ কারণ দলিলই পাওয়ার, দলিলই শক্তি। এখন যার দলিল নেই হে কি করবে, তখন এর মুখের জোর বাড়ি যায়। এখন আবার অমুক কাফের, অমুক মুশরিক, অমুক মুনাফেক, এবার শুধু আলেম ওলামাদেরকে গালি গালাজ শুরু করে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই বদখাসিয়ত থেকে আমাদেরকে হেফাজত করছে, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা কোন ওয়াজ মাহফিলে কোন জায়গায় বাংলার কোন আলেম ওলামাকে খারাপ ভাষায় কোন গালি গালাজ কোন খারাপ উচ্চারণ আমরা করি না, কারণ আলহামদুলিল্লাহ সবাই সবার ময়দানে কাজ করতেছে। আমরা শুধু মানুষকে দিনমুখী করার জন্য, কোরআন সুন্নাহমুখী করার জন্য আল্লাহর কথাগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো বলে দেব। দলিলই একটা পাওয়ার, এলেমই একটা শক্তি, নলেজ ইজ পাওয়ার বলে না, এলেমটাই একটা পাওয়ার, এলেমটাই একটা শক্তি। কোরআন এবং সুন্নাহর দলিল হলো সবচেয়ে বড় পাওয়ার। এই জন্য যখন মানুষের পাওয়ার থাকে তখন কাউকে গালি গালাজ করা লাগে না। যিনি দেখবেন যে খালি মানুষের গালি গালাজ করে, অমুক কাফের, অমুক মুশরিক, অমুক মুনাফিক, অমুক এই অমুক, বুঝবেন যে তার দলিলের ফলেটা একেবারে শূন্য, কিছু নাই, সন্তানে হয়ে গেছে। এই জন্য উনি আশঙ্কা করতেছে কোন সময় আমার গতি চলে যায়, কোন সময় আমার কি চলে যায়, কারণ আমার সব শেষ। এই জন্যই গালি গালাজ করে মানুষ। মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার শরীরে শক্তি থাকে না, তখন মুখের পাওয়ারটা বেড়ে যায়, এমন ধমক মারে ছাছায় মনে হয় যে এই ধমকের সাথে যদি শরীরে শক্তিটা থাকতো তো দুনিয়া উল্টে ফেলতো মনে হয়, মারা নাই এরকম। এই শক্তিটা মুখের শক্তি দিয়ে তিনি চলেন। এই জন্য আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক জানেন, কারণ আল্লাহ পাকই তো মানুষ বানাইছেন, তার মন মেজাজ আল্লাহ তো বানাইছেন। এই জন্য আল্লাহ পাক ছেলে মেয়েদেরকে বলে দিচ্ছেন খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, মা বাবা এরকম বিরক্ত সুচরণে কথা বলবে এক কথা পাঁচবারও জিজ্ঞাসা করে, কারণ তখন বৃদ্ধ বয়সে রিটায়ার হয়ে গেছে, অফিসে যাইতে পারে না। অফিসে গেলে কত মানুষের সাথে সারাদিন কথা বলতো, গল্প করতো, এখন ঘরে কথা বলার মানুষ পায় না, এখন বেশি বেশি কথা বলতে চায়। আর ছেলে বলে আপনি এত কথা কন কেন, বলে না তাদের ধমকতে, মারে ধমকতে, আপনি কথা বেশি কন, মাকে বলে কথা বেশি কন, বাবাকে বলে কথা বেশি কন, ধমক মারে। আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার বৃদ্ধ বয়সে আপা আম্মা যত কথা বলুক, যত বিরক্তি সূচক কাজ করুক, খবরদার দমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে কথা বলার সময় সবসময় সম্মান সূচক কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। খবরদার বুড়া বুড়ি বলিও না, কুটনা কুটনি বলিও না। আপনাদের দেশে বলেন কুটনা কুটনি, বুড়া বুড়ি। আল্লাহ বলতেছেন খবরদার, মা বাবার সম্মানে আঘাত লাগে এইরকম কোন কথা বলা যাবে না। যা কথা বলবা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক সম্মানজনক কথা বলবা। এগুলো ফরজ, আল্লাহর নির্দেশ, এগুলো সব ফরজ, এগুলো সুন্নত না, এগুলো ফরজ। এগুলোর লঙ্ঘন হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। মনে করতেছেন এখন মা বাবার দমক দিয়ে দিলাম, গালি গালাজ করে দিলাম, খাবার বন্ধ করে দিলাম, কষ্ট দিলাম, ওষুধ দিলাম না, চিকিৎসা করলাম না, মনে করলাম অনেক কিছু করে ফেলছে, শাস্তি দিয়ে ফেলছে। একজন আসে কয় কয় হুজুর, কয় আমার বাবারে শাস্তি দিব না, কি করবো, খালি সারাদিন টেলিভিশন দেখেন না, টেলিভিশন দেখে এই জন্য শাস্তি দিতেছে। তা আমি বললাম ভাই, আপনার আব্বা টেলিভিশন দেখে, এটা শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই, এটা শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কয় মা খালি গিবত করে, কয় আমার বউয়ের বদনামি করে, আরেক জায়গা চাই যে খালি বউয়ের বদনামি করে, এই জন্য আমার শাস্তি দিতেছে। মা যদি গিবত করে, মা যদি খারাপ কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন এটার শাস্তি দিবেন, এটার বিচারের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ আপনাকে বলে নাই মা গিবত করছে এই জন্য আমার শাস্তি দাও, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দেন নাই। মা বাবা যদি মুশরিক হয়, কাফেরও যদি হয়, তাও কাজ করা লাগে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা বিজয়ের পরে তার মা তার কাছে গিয়েছেন, মদিনায় গিয়েছেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে তার খাটের উপরে বিছানার উপরে বসতে দেয় নাই, ঘরের বাহিরে বসায় রেখেছে। বসায় রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা, আমার মা এসেছেন আমাকে দেখার জন্য, দীর্ঘদিন আমাকে দেখতে পারেন নাই, এখন মক্কা বিজয়ের পরে আমার মা আমাকে দেখতে আসছেন, কিন্তু আমার মা এখনো ঈমান আনে নাই, আমার মা এখনো মুশরিক, আমার মায়ের সাথে আমি সদ ব্যবহার করবো কিনা, সদাচরণ করবো কিনা, মায়ের খেদমত করবো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেলি উম্মাকে, তাড়াতাড়ি যাও, মা যদি মুশরিক হয় মায়ের সাথে তুমি সদাচরণ করো, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ, এটা তোমার মা, মা হওয়ার কারণে তুমি এই খেদমতটা করো। এখানে মুসলিম ও মুসলিম মূল বিষয় না, তোমার মা, এর জন্য তোমার মায়ের সাথে সদাচরণ করো, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ, তাহলে মা যদি মুশরিক হয়, মা যদি গুনাহগার হয়, বাবা যদি গুনাহগার হয়, তবুও এহসান করা, খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে প্রিয় হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে বেশি প্রিয়। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেরটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, এর পরেরটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, মা বাবার খেদমত করা, মা বাবার সদাচরণ করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ, এক সাহাবী এসে বলছেন মানাহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে যত মানুষ আছে কোন মানুষটা আমার কাছ থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। এরপরে কে? উম্মুকা, তোমার মা। এরপরে কে? উম্মুকা, তোমার মা। এরপরে কে? আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছেন, তারপরে বলছেন তোমার বাবা। এভাবে অসংখ্য আয়াত এবং হাদিসে মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এখন মা বাবা যদি সন্তানকে বাধা দেয়, দিন পালনে বাধা দেয়, আবার কি করবেন? মা বাবার কথা শোনা কি ফরজ? এখন মা বাবা বলে ছেলে শোনো, ফজরের সময় মসজিদে যেতে পারবে না, আর কি করবেন? এখানে মা বাবার কথা শোনা ফরজ জি? মা বাবা বলল ফজরের সময় মসজিদে যেতে পারবি না, আর ছোট বলাবেন কি সব সময় খালি মসজিদে যায়, মসজিদে যাওয়া দরকার নাই, ঘরে নামাজ পড়। এখন কি মা বাবার কথা শোনা যাবে? আল্লাহ পাক বলেন ফালা তুতিউ মা, আমি আল্লাহর নির্দেশের খেলাফ, আমার রাসূলের সুন্নতের খেলাফ কোন নির্দেশ যদি তোমাদের মা বাবা দেয়, খবরদার ফালা তুতিউ মা, ওই কথা শুনিও না, ওই কথা শোনা যাবে না। মা বাবা কয় এখনো ছোট ফোলা, এখনো অল্প বয়স, দাড়ি রাখা যাবে না, দাড়ি কাটি ফেল, শোনা যাবে? আল্লাহর কোন নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত, এগুলোর খেলাফ যদি, এগুলোর বিপরীত যদি মা বাবা নির্দেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খবরদার, সেক্ষেত্রে আমি আল্লাহর নির্দেশ বাদ দিয়ে, আমার রাসূলের নির্দেশ বাদ দিয়ে মা বাবার কথা শোনা যাবে না। তাহলে স্ত্রীর কথা শোনা যাবে নাকি? স্ত্রী যদি খবরদার দাড়ি রাখা যাবে না, তাহলে দাড়ি কেটে ফেলতে হইব নাকি? অনেক হুজুর দোয়া করেন, আপনার বাবি অনুমতি দেন, দাড়ি তারা একটু পারতেছি না, বাবি অনুমতি দেন, বাবি অনুমতি দেওয়ার কে? যদি বলেন বাবি অনুমতি দেন এই কারণে দাড়ি রাখতে পারি না, বুঝতে হবে আপনার ভিতরে এখন ঈমান আসে নাই। কারণ আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালনে কারো দুনিয়ার কোন মানুষের অনুমতি পারমিশনের দরকার নাই, মায়ের পারমিশন দরকার নাই, বাবার পারমিশন দরকার নাই, কারো পারমিশন দরকার নাই। আল্লাহর রাস্তায় জিহাদের চাইতো মা বাবার খেদমতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এক সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কে আছে? আমার মা বাবা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বৃদ্ধ মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল রাখতে হবে, মা বাবা যদি কোরআন সুন্নার বিপরীত কোন নির্দেশ দেয়, সেই নির্দেশের আনুগত্য করা। আচ্ছা, এখন যাদের আব্বা আম্মা মারা গেছেন তারা কি করবে? তারা আব্বা মা খেদমত কিভাবে করবে? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবা যদি মারা যায় এরপরেও কি কোনো খেদমত বাকি আছে, এরপরে কিছু করা যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, তখনও খেদমত বাকি আছে। ওই খেদমত হলো আত্তুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য দোয়া করবা, ইস্তিগফার করবা, ওয়া ইনফাযু আহাদিহিমা, তাদের ওয়াদাগুলো অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবা, ওয়া ইকরামু সদীকিহিমা, তাদের বন্ধুবান্ধবদেরকে সম্মান করবা। সুবহানাল্লাহ। তাহলে মা বাবা মারা গেলেও কাজ আছে, আছে না? এক নম্বর কাজ কি? মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। বছরে কয়বার কয়বার দোয়া করবেন বলেন দেখি? খালি মৃত্যুবার্ষিকীর দিন বছরে একবার। আল্লাহর এমন বান্দাবান্দি আছে বছরে একবারও খবর থাকে না, বছরে কোনো খবর নাই, দোয়ার খবর নাই, বছরে একদিন। খালি খেয়াল রাখে কোন দিন বাবার মৃত্যুবার্ষিকী, কোন দিন মায়ের মৃত্যুবার্ষিকী, ওই দিন বিশাল দোয়ার ধুম, দোয়ার হিরিক পড়ে যায়, দোয়ার দোয়া, সেদিন দোয়া একেবারে জোরে সোরে বইতেছে খালি, আর বাকি 364 দিন দোয়ার কোন খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দোয়া সবসময়, ওয়াকফিদ লাহুমা জানাহাজ জুল্লি মিনার রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্বা আমার জন্য দোয়া করো, তবে এটা একদিন দুদিন পাঁচ দিন নয়, দিন নির্দিষ্ট করে নয়, এটা সব সময় প্রতিদিন প্রতিনিয়ত সব সময় আব্বা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন দেখি, এই দোয়া করেন আর আল্লাহর কাছে চোখের পানি পেলেন, রব্বুল আলামিন আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য, বড় করার জন্য আমার প্রতি কত রহম করেছেন, তার জীবনের সবকিছু আমার জন্য বিসর্জন দিয়েছেন, আজকে আব্বা আম্মা দুনিয়াতে নাই অন্ধকার কবরে, রব্বুল আলামিন আব্বা আম্মার প্রতি আপনি রহম করেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন সব সময়, একদিন দুদিন না। আল্লাহ পাক বলেন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বানা গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক কোরআন কারিমে কত বলে দোয়া শিখিয়ে দিচ্ছেন, মা বাবার জন্য আব্বা আম্মার জন্য দোয়া করতে বলছেন। তাহলে মা বাবা মারা গেলে মা বাবার খেদমত হলো দোয়া, দোয়া নিজে করবেন না পাড়া করে করবেন? জি, অনেকে নিজে করে না, খালি ভাড়া করে, পাড়া দোয়া সেটা নেই, দোয়া ভাড়া করে, নিজে দোয়া করে না, নিজে একবার কবরস্থানে যায় না। আব্বা আমার কবরস্থানে অনেক এরকম অনেক ছেলে আছে যারা বছরে একবারও কবরস্থানে যায় না, ভাড়া করে করে দোয়া করায়, আছে না? অনেকে দেখবেন নিজে একবারও দোয়া করে না, কারণ দোয়াই জানে না, নামাজে পড়ে না, কি দোয়া করব, নামাজ পড়লে না দোয়া, নামাজে পড়ে না, হে দোয়ার কি জানে, দোয়ার কি বুঝে, এই জন্য জীবনে একবারও দোয়া করে না। এমনকি বাবার জানাজায় দাঁড়াইছে, জানাজার মধ্যে ওযু করতে হয় কিনা এটাও জানে না, ওযু ছাড়া জানাজা দাঁড়ায় যায়, এইরকম ছেলেও আছে বাংলাদেশে, জানাজাতে ওযু করা লাগে এটাও জানে না, দাঁড়াই গেছে, কেমনে দোয়া করতে হয় সেটাও জানা, জানাজা কেমনে পড়তে হয় সেটাও জানা। জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ আকবার। অনেক হতভাগা ছেলেরা আছে মা বাবা জানাজাটা পড়াতে পারে না, জানাজা পড়ানোর জন্য বিরাট মুক্তি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না, যে লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সেই লোক জানাজার ইমামতিও করতে পারে, জানাজার জন্য বেশি কিছু লাগে না, অল্প কটা দোয়া মুখস্থ করলে নিয়মটা শিখলে জানাজা পড়ানো যায়। আমি আপনি আমার আব্বা আম্মার জন্য জানাজার মধ্যে যখন দাঁড়াইবেন, আব্বা আম্মার লাশের সামনে যখন দাঁড়াইবেন, আমার আপনার অন্তর থেকে যেভাবে দোয়াটা বের হবে, যত বড় মুক্তি সাহেব, যত বড় ইমাম সাহেব, যত বড় খতিব সাহেব হোক না কেন, আমার আব্বা আম্মার জন্য ওনার অন্তর থেকে এইভাবে দোয়াটা আসবে না, তাহলে আমার আব্বা আম্মার জানাজা আমি পড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতগুলো দোয়া শিখেছেন সহিহ মুসলিমের মধ্যে আসছে। আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত সুন্দর একটা দোয়া করলেন জানাজার ভিতরে, হাত্তা তামান্নাইতু আনা যালিকাল মাইয়িত, আমি আল্লাহর কাছে তামান্না করলাম আহারে আজকের জানাজার ওই লোকটা ওই মাইয়িত না হয়ে এই লাশটা যদি আমি হইতাম আমার জীবনটা কত সৌভাগ্য হইতো, এই লাশটা যদি আজকে আমি হইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়াগুলো করছেন এই দোয়াগুলো যদি আমার জন্য করা হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। কি দোয়া করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ এই মাইয়্যিত তারে আপনি মাফ করে দেন, ওয়ারহামহু, হে আল্লাহ এর উপর আপনি রহম করেন, ওয়া আফিহে, হে আল্লাহ এরে আপনি নিরাপত্তা দেন, ওয়া আফু আনহু, হে আল্লাহ এর প্রতি আপনি ক্ষমাশীল হয়ে যান, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহে ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, হে আল্লাহ তার জন্য আপনি সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এত ফেকতে আমরা কত কিছু খাওয়াইছি, এখন আর আমরা খাওয়াইতে পারবো না, এখন আপনি আমার মায়ের জন্য আমার বাবার জন্য সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করেন। ওয়াসসাই মুদখালাহু, রব্বুল আলামিন যে কবরটাতে রেখে যাচ্ছে কবরটা একেবারে ছোট একেবারে সংকীর্ণ, এই কবরটাকে আপনি প্রশস্ত বানিয়ে দিন। সুবহানাল্লাহ, আমার আব্বা আমার কবরটাকে একেবারে প্রশস্ত করে দিন, ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس صدقه বর যেমন ময়লা পড়লে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় আমার আব্বা আমার গুনাহগুলোকে আপনি ধুয়ে মুছে এভাবে পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ ওয়া আগসিলহু ফিল মাই ওয়াস সালজি ওয়াল বারা রব্বুল আলামিন তাকে আপনি পানি দিয়ে বরফ দিয়ে তাকে ধুয়ে মুছে গুনাহ খাতাগুলো একেবারে পরিষ্কার করে দেন রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার সঙ্গী সাথীর চাইতে উত্তম সঙ্গী সাথীর ব্যবস্থা করে দেন ওয়া আব্দিলহু দারান খাইরান মিন দারিহি দুনিয়ার বাড়িঘরের চাইতে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দিন ওয়া আহলান খাইরান মিন আহলিহি দুনিয়ার আহলের চাইতে পরিবারের চাইতে উত্তম পরিবারের ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ ওয়া আদখিলহুল জান্নাহ আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতবাসী করে দেন وأعزه من عذاب القبر ومن عذاب النار عذاب قبر থেকে عذاب النار থেকে আমার আব্বা আম্মাকে আপনি হেফাজত করেন সুবহানাল্লাহ কত সুন্দর সুন্দর দোয়া এই দোয়াগুলো কি পারি আমরা পারি না শতকরা 99 জন পারে না খবর নিয়ে দেখেন গ্রামে কয়জন পারে পারে না তো পারে না শিখার জানার বুঝার চেষ্টা করি না এই বই এই দোয়াগুলো আপনি রিয়াদুস সালেহীনের মধ্যে পাবেন না হিসনুল মুসলিমের মধ্যে পাবেন না এই দোয়াগুলো মুখস্থ করবেন প্রত্যেক জানাজা পড়ার জন্য চেষ্টা করবেন বিশেষ করে নিজের মা বাবার জানাজার মধ্যে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন তাহলে আব্বা আম্মার জন্য প্রথম কাজ আদ-দুআউ লাহুমা ওয়াল ইসতিগফার লাহুমা বেশি বেশি করে তাদের জন্য ইসতিগফার করা দোয়া করা এরপরে কি করবেন আনফাযু আহাদিহিমা আপা আম্মা যার সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা কারো সাথে টাকা পয়সা পাওনা ছিল লেনদেন ছিল সেগুলো লেনদেনগুলো ক্লিয়ার করা আদায় করে দেওয়া কারো সাথে কোনো ওয়াদা করেছেন সেই ওয়াদা বাস্তবায়ন করা বিশেষ করে বাবা মা যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো এলোমেলো করে ফেলছেন সেগুলোকে ঠিক করে দেওয়া এই কাজটা খুব কঠিন এই কাজটা করে না সবাই কারণ এই কাজ করতে গেলে কারণে বেশি দিছে কারণে কম দিছে এগুলো আবার একসাথে মিলেতে গেলে তাহলে আমার কিছু জায়গা তুমি ছাড়ে দিতে হইব এটা করতে রাজি না অনেক মা বাবা আছে জীবিত থাকতে সম্পত্তি জায়গা জমি বন্টন করা শুরু করে দিছে আসা না এরকম আপনাদের দিকে মনে হয় নাই বিশেষ করে ঢাকা শহরে অনেক জায়গায় দেখি জীবিত থাকতে জায়গা জমিন বাদ করা শুরু করে দিছে জায়গা জমিন বাদ বাটোয়ারা হবে ওয়ারাসত হবে মিরাজ বন্টন হবে মানুষ মারা যাওয়ার পরে জীবিত থাকতে কোনোদিন মিরাজ বন্টন হয় না অনেকে কয় এই এক লোকের ছেলেদেরকে নাকি বলতেছে এই শোন আমি মারা যাওয়ার পরে তো গরু জবাই করে করে বিশাল খাবার দিবি তো ওই খাবার তো আমি আর দেখতে পারবো না আমি জিন্দা থাকতে আমার খাবারটা দিয়ে দেবো তাহলে আমিও খাই যাই আমার খাবারটা আমিও খাই যাই আমি দেখিও যাই যে আমার খানা দিছে আমি খাই যাই অনেকে ধৈর্য ধরতে পারে না যে আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা জায়গা তুমি বন্টন করবে কিন্তু আমি দেখবো না এমনি যে দেখি যাই এই জন্য জিন্দা থাকতে বন্টন করা শুরু করে দিচ্ছে জীবিত থাকতে কোনো ব্যক্তি জায়গা জমিন বন্টন করতে পারে না কারণ ওই ব্যক্তি জানলো কিভাবে সে আগে মারা যাব না তার ছেলে মেয়েরা আগে মারা যাবে তার কাছে কি গায়েবের খবর আছে যে হে আগে মারা যাব তাহলে সে মারা যাওয়ার আগে তার ছেলে মারা যেতে পারে তার স্ত্রী মারা যেতে পারে অন্য কেউ মারা যেতে পারে তাহলে যদি সে মারা যায় তাহলে সে সম্পত্তিটা এলোমেলো হয়ে যায় এই জন্য আল্লাহর বিধান হলো মিম্মা তারাক কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আন-নাসার 11 12 13 14 এই আয়াতগুলোতে আল্লাহ পাক সম্পত্তি বণ্টন করছেন এখানে বারবার একটা কথা বলছেন মিম্মা তারাক এই সম্পদ তখন বণ্টন হবে যখন কোন ব্যক্তি তার জায়গা জমিন সম্পদ রেখে দুনিয়া থেকে গেছে মানে জীবিত থাকতে সম্পদ বণ্টনই হয় না কিন্তু অনেক মা বাবা এখন জিন্দা থাকতে শুরু করে দিচ্ছে আবার বলে কয় কি শোনেন জীবিত থাকতে না দিলে আমি মরে গেলে জায়গা জমিতে এরা মারামারি করব। আচ্ছা আমি মারা যাওয়ার পরে যদি ছেলে মেয়েরা জায়গা জমি নিয়ে মারামারি করে ঝগড়া করে আল্লাহ পাক এর জন্য আমাকে কোনো আযাব দিবেন নাকি? দিবেন আল্লাহ কবে নাকি এ মিয়া তোর ছেলে মেয়েরা কেন মারামারি করতেছে দুনিয়াতে, তোর আযাবটা বাড়াই দিন করবেন? তারা যদি মারামারি করে তারা যদি কম বেশি করে এটা দায় দায়িত্ব তাদের, আমার কোন দায় দায়িত্ব নাই। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিচ্ছেন আমি যতদিন জীবিত আছি ততদিন এই সম্পদ আমি ভোগ করব, সুন্দর করে আমার চিকিৎসা করব, আমার যা খাওয়ার দরকার খাবো, যা যা আমার দরকার সুন্দর করে এখান থেকে আমি করব, আল্লাহ রাস্তায় বেশি বেশি করে সদাকা করব, মসজিদের জন্য দিয়ে যাব, মাদ্রাসার জন্য দিয়ে যাব, দিনী কাজের জন্য দিয়ে যাব, দিয়ে দিয়ে যা থাকবে আমি মারা যাওয়ার সময় সেটা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বান্দাবান্দিরা বন্টন করে নিয়ে যাবে। অনেক লোক দেখবেন জায়গা জমির আগে দিয়ে পরে চিকিৎসাটা ঠিক মতো পায় না, কতজন বাপও পায় না, পরে লাস্টে মেয়েদের বাড়িতে যাই উঠে, ছেলেদের কাছে ছেলের বউদের কাছে জায়গা পায় না, তার লাস্টে যায় মেয়ের বাড়িতে উঠে। এরকম অনেক আছে দেখছেন, কিছুদিন আগে এরকম ঘটনা ঘটছে ঢাকা শহরে, পত্রিকায় দেখছেন আপনারা যে বাবা ছেলেদেরকে জায়গা জমি সব দিয়ে শেষে ঢাকা শহরে ছেলেরা বাড়ি কিনছে, ওই বাড়ির ভিতরে তার জায়গা হয় নাই, সেই দিয়ে মানুষের বাড়ির বারান্দায় থাকতো, লাস্টে যে হসপিটালে অনেকদিন ছিল মারা গেছে, ছেলের কাছে ফোন দেওয়া হয়েছে যে আপনার বাবা মারা গেছে লাশটা নিয়ে যান, ছেলে বলছে যে আপনারা আঞ্জুমানের মফিদুল ইসলামকে দিয়ে দেন, আমাদের জানাজা দেওয়ার সময় নাই, আমার মিটিং আছে, আমাদের লাশ আনা জানাজা দেওয়ার সময় নাই, আমরা সবাই মহাব্যস্ততার মধ্যে আছে, মিটিং এর মধ্যে আছে, আপনারা আঞ্জুমানের মফিদুল ইসলামকে দিয়ে দেন। তো ওনারা তো জায়গা জমি দিল কেন এদেরকে আগে, ওনার জায়গা জমি সম্পদ থাকলে বৃদ্ধ বয়সে ওদের খাদ্য লোক রাখি ওদের খাদ্য করাতে পারত, চিকিৎসা করাতে পারত। এই জন্য খবরদার আমার ভাইয়েরা বোনেরা এই কাজ বলেও করবেন না, বিশেষ করে হজে যাওয়ার আগে দিই শয়তান একটা কুমন্ত্রণা দেয়। আমাদের দেশে হজে যায় কখন? জোয়ান বয়সে, শতকরা 70% বৃদ্ধ বয়সে 60 বছরের পরে হজে যায় বাংলাদেশে, এতদিন যায় না কেন? বলে যে হুজুর শোনেন এখনো আমার হজ ধরে রাখার বয়স হয় নাই, টাকা হয়েছে পয়সা হয়েছে কিন্তু হজ ধরে রাখার বয়স হয় নাই, 60 বছর হইলে 65 বছর হইলে 70 বছর হইলে তারপরে কি হয়? হজ ধরে রাখার বয়স হয়, আলহামদুলিল্লাহ হজ ধরে রাখার বয়স হয়েছে, হজে গেছে মিনার ময়দানে লাইন ধরছে টয়লেটে, কতজনের পিছনে 10 জন 12 জন 15 জনের পিছনে ছাঁচা লাইন দেখছে, লাইন দেখতে যায় এহরামের কাপড় নষ্ট করে ফেলছে, আরাফাতের ময়দানে যায় এহরামের কাপড় নষ্ট করে ফেলছে, মুজদালিফায় যায় এহরামের কাপড় নষ্ট করে ফেলছে, তাহলে ছাঁচার এখন হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু ওযু ধরে রাখার বয়স নাই, টয়লেট ধরে রাখার বয়স নাই, হজ ধরে রাখার বয়স হয়েছে। যে নিজের ওযু ধরে রাখতে পারে না টয়লেট ধরে রাখতে পারে না সে কি হজ ধরে রাখবে? কি বলেন? এই জন্য আবার ভাইয়েরা এবং বোনেরা যতদিন শরীর সুস্থ আছে যৌবন আছে আল্লাহ পাক যদি হজে যাওয়ার সামর্থ্য দেয় তাড়াতাড়ি হজ করে ফেলবে। হজ ধরে রাখার কোন সুনির্দিষ্ট এরকম বয়স নাই, যখনই আল্লাহ পাক অর্থ দিবেন সামর্থ্য দিবেন, এখন 3 লাখ টাকা হলে 4 লাখ টাকা হলে হজ করা যায়, আল্লাহ পাক এতটুকু দিচ্ছেন বাস হজ করে চলে আসে, এরকম হজ করে আসবেন। তারপরে আলহামদুলিল্লাহ এরকম বিভিন্ন ইবাদত বন্দেগী যথাসম্ভব সব করে আসবেন, কিন্তু দেখা যায় হজে যাওয়ার আগ দিয়ে মুরব্বীদেরকে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে, তাই মিয়া তুমি যে হজে যাইতেছো হজে মরিও তো যেতে পারো, এক কাজ করো মেয়েদেরকে ডাকো সবাই ডাকি অল্প অল্প জমিন দিই মেয়েদেরকে বিদায় করে দাও, মানে ছেলেদেরকে বেশি করে দিই মেয়েদেরকে অল্প অল্প দিয়ে বাস বিদায়, মেয়েদেরকে ডাকি কয় শোন মা আমি যদি মরি যাই একবারে ভাবি না কিচ্ছু ভাবি না তোদেরকে কিছু দিবে না, এখন আমি থাকতে অল্প অল্প যা দি আলহামদুলিল্লাহ করে নিয়ে যা, মেয়েদেরকে অল্প অল্প ঠকাই দি বাস বিদায় করে দি, এই লোক হজ যাচ্ছে না এই লোক জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। কারণ আল্লাহ পাক সরাসরি সূরা আন-নাসা 14 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফীহা। আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি কোন ব্যক্তি যদি মেনে না নেয়, 100% এক একর এক বিঘা এক বিঘা এদিক সেদিক যদি এলোমেলো করে, ইউদখিলহু নারান খালিদান ফীহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে জাহান্নামে ঢুকাবেন জীবনে আর বাহির করবেন না। তিনটা অপরাধের ব্যাপারে আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বলছেন, তার মধ্যে এটা একটা। তাহলে আপনি যে মেয়েদেরকে ঠকাই দিলেন, কমাই দিলেন, মেয়েরা কে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আল্লাহ আমরা কোন অপরাধ করছিলাম, কোন অপরাধে আপনি দিয়েছিলেন কিন্তু বাবা দেন নাই, এই জন্য বাবা এগুলোর মধ্যে হাতে দেওয়া দরকার নেই, বাবা রেখে যাবেন আর সন্তান সন্ততিকে দিন শিখে যাবেন, ওসিয়ত করে দেবেন যে আল্লাহর দেওয়া বর্তন পদ্ধতি অনুযায়ী তোমরা বর্তন করবা। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা বলতেছিলাম যে বাবা মা যদি এলোমেলো করে ফেলছে বুঝে নাই, এখন বাবা মা কবরে আজাব ভোগ করতেছে, আপনি কি করবেন? বাবা মা মারা গেছে, ভাই বোন সবারে দেখবেন, তাকে বলবেন শোনো যে গরু 10টা জবাই করে খাওয়া দেওয়া জরুরি বিষয় না, জরুরি বিষয় হলো বাবা যে উল্টা পাল্টা করে গেছেন এটারে ঠিক কর, বাবার জাহান্নাম থেকে বাঁচাইতে হলে এইটা ঠিক কর, যারে বেশি দিছে সেইটা দিয়ে দাও, যারে কম দিছে সেইটা নিয়ে নাও, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আবার সুন্দর করে বন্টন করে ফেলো, তাহলে বাবা মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা না করি সবাই গরু জবাই করে খানা নিয়ে ব্যস্ত, কিন্তু বাবা যে জাহান্নামে ঢুকতেছে, খানা যদি 1000 গরু জবাই করি ওদের তো কোনো কাজ হবে না। তাহলে এই কাজটা করতে হবে, আর কি করতে হবে? একরাম সাদিকিনা, বাবা মার বন্ধু বান্ধব যারা আছে, সমপর্যায়ের যারা আছে, খালা খালু চাচা চাচি জ্যাঠা জেঠি, বাবা মায়ের সমপর্যায়ের যারা আছে, এদেরকে সম্মান করা, এদেরকে মেহমানদারি করা, এদের খেদমত করা, এটা মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ, অনেকে আর খবরে দেখে না, মা মারা গেছে মায়ের দিকে আত্মীয় সব পাপ, বাবা মারা গেছে বাপের দিকে আত্মীয় সব পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা মারা গেলেও বাবা মায়ের সমপর্যায়ের আত্মীয় স্বজন যারা, গ্রামের মুরব্বী যারা বাবা মায়ের সাথে উঠা বসা করতো চলাফেরা করতো, এদের খেদমত করো, এদের প্রতি এহসান করো, এদেরকে সম্মান করো, এটা তোমার মা বাবার খেদমত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার সম্মানিত ভাই ও বোনেরা, এবার আসি বাবা মার কর্তব্য, বাবা মা সন্তানের প্রতি কি কি করণীয় এটা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে ছেলে মেয়ের যেমন বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, বাবা মায়েরও ছেলে মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। খালি ছেলে মেয়ে খেদমত করবো আর মা বাবা কিছু করা লাগবে না, মা বাবারও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহালকে তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লিখেছেন, আল্লিমু আওলাদাকুম মিনাল আমাল বিতাআতিল্লাহি তাআলা মা ইয়াকুনা বিহি আনফুসাহুম মিনান নার, ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দাও, এমন আমল শিখাও, এমন এলেম শিখাও, আল্লাহর এমন আনুগত্য শিখাও যার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। ছেলে মেয়েদেরকে এমন তরবিয়ত, এমন আমল, এমন এলেম দাও যেই এলেম এবং যেই আমল দিয়ে ছেলেমেয়েরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারে। এখন আপনি ছেলেমেয়েরে কোনো তরবিয়ত দিলেন না, কিছু দিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়্যাতা ইউআযযাবু বিমা নিহা আলাইহি। কোন লোক মারা গেছে, ছেলে মেয়েরা হাউ মাউ করে চিৎকার দিয়ে কাঁদাকাটি শুরু করে দিছে, আরে মা গেল রে, বাবা গেল রে, কাপড় ছিঁড়ে ফেলতেছে, বুক থাপড়াইতেছে, একবারে চিৎকার করে করে বিলাপ করে করে কান্নাকাটি করতেছে, এরকম নিয়াহা করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটারে আযাব দেওয়া হয়। ছেলে মেয়েরা এগুলো করতেছে, আযাব দিচ্ছে কাকে? মা বাবাকে। মা বাবা কি করছে? মা বাবা দোষ আছে? মা বাবারা আযাব দেয় কেন? মা বাবাকে এই জন্যই আযাব দেওয়া হয়, মা বাবার উপরে ফরজ ছিল তাকে এমন তারবিয়ত দেওয়া, এমন এলেম দেওয়া, এমন আমল শিখানো, যেটার দ্বারা সে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারে। কিন্তু মা বাবা সে শিক্ষা দেয় নাই, সেই তরবিয়ত দেয় নাই। যদি সে তরবিয়ত দিত, ছেলে মেয়ে এই সমস্ত কাজ কারবার করত না। ছেলে মেয়ে 10 দিনের দিন খানা দেয়, 40 দিনের খানা দেয়, আপনাদের এদিকে মনে হয় এগুলো নাই? আছে। খানা খাওয়াইলে অসুবিধা কি? খানা খাওয়াইলে মানুষকে অসুবিধা নাই, মানুষকে খানা খাওয়ানো এটা এবাদত, এটা অনানুষ্ঠানিক, যে কোনো সময় খাওয়ান, আপনি গরিব মিসকিন অসহায় ধনী গরিব সবারই খাওয়ান, মুসলিম অমুসলিম আল্লাহর যত বান্দাবান দিয়েছে খাওয়াইবেন, খাওয়ানোটা একটা কথা। কিন্তু মৃত ব্যক্তির কেন্দ্র করে, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করে, দিন কর নির্দিষ্ট করে, এখানে খাওয়ানো ভালো কাজটাও গুনার কাজ। ভালো কাজ গুনার কাজ হয় এটা জানেন না? ভালো কাজ মাঝে মাঝে গুনার কাজ হয় এটা জানেন তো? যেমন আজান দেওয়া ভালো কাজ না? 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া খুবই ভালো কাজ, সুন্নত কাজ। আজান দেওয়া কি? সুন্নত। আজানের এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফির লিল মুয়াজ্জিনিন, আয় আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। কাতওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আপনি আজান দিবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমরা এই ফজিলত অনেকে জানি না। মুয়াজ্জিন সাহেব না থাকলে আর আজান দেওয়ার লোক নাই, টাকা পয়সা ছাড়া আজান দিবেন, মসজিদে যায় সিরিয়াল ধরে দেখবেন যে মুয়াজ্জিন সাহেব আমি আজান দিব, ফজরের আজান, মুয়াজ্জিন সাহেব আমি যোহরের আজান দিব। আল্লাহু আকবার। আরবে এখনো লোকেরা আসে এসে সিরিয়াল দেয় আগে থেকে আজান দেওয়ার জন্য, মুয়াজ্জিনের ফজিলতটা পাওয়ার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন, তাহলে আজান দেওয়া কত ফজিলত। আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আলা ইয়াউমিল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন সাহেবরা কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের গাঁটগুলোকে অনেক অনেক লম্বা করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষ গামের মধ্যে পানির মধ্যে মানে সাঁতরাইতে থাকবে, কিন্তু মুয়াজ্জিন সাহেবদের গাঁট আল্লাহ পাক এত লম্বা করে দিবেন যত পানি হোক তারা ডুববে না। সুবহানাল্লাহ, এত ফজিলত। 5 ওয়াক্ত নামাজের আজান দিলেন, অনেক সওয়াব। যদি ঈদের নামাজে আজান দেন, ঈদের নামাজে আজান হয়, জানাজার নামাজের আজান হয়, এখন যদি বন নিয়ে আজান তো খুব ভালো কাজ, আজান দিলে গুনাহ হয় না? তা আমি ঈদের নামাজে আজান দিব, জানাজার নামাজে আজান দিব, দেওয়া যাবে? তাহলে ভালো কাজ যদি অন্য জায়গায় করেন, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ওই জায়গায় ভালো কাজ করলেও গুনাহ হয়। ওখানে গিয়ে আপনি ভালো কাজটা করছেন, আজানটা দিচ্ছেন, খারাপ কিছু করেন নাই, কিন্তু ওই আজানের কারণে গুনাহ হবে। আল্লাহর জিকির করা অনেক ভালো কাজ, কিন্তু আপনি যদি টয়লেটের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করেন, করা যাবে? হ্যাঁ, টয়লেটের ভিতরে বসে যদি ধূমপান করেন, করা যাবে? জি, অনেকে কয় না, আমরা তো করি সবসময়। কি বলেন, এক কামে দুই কাম, ধান গাড়ে ছয় আম, বুঝেন না, বুঝছেন এই কথা? হ্যাঁ, এক কামে দুই কাম, এখন ইরিধানের সময়, আমও পাইতেছে গাছের আম, ইরিধানেরও কাজ, আম খাওয়ার সময় যায়, এই জন্য এক কামে দুই কাম করবে, এই জন্য পা দিয়ে ধান কাটবে, ধানের কাজ করব, আর হাত দিয়ে মুখ দিয়ে আম খাইব, ব্যাস। একসাথে দুই কাজ, ধানের কাজও চলতেছে, আম খাওয়ার কাজও চলতেছে। এই জন্য আমরা সবসময় এক কামে দুই কামে মিশাই, বা টয়লেটে বসে দিচ্ছি এই সময়, আর বেহুদা কাজে লাগান, সময়টা কাজে লাগাই, এই ফাঁকে সিগারেট তো খাই ফেলি, কি বলেন? এই জন্য একটা মাত্র জমিনে খাবার আছে, যে খাবার মানুষ খাওয়া যেটাও খায় আছে না? আর কোন খাবার খাইতে দেখছেন? টয়লেটে বসে বসে কমলা খাইছে, কমলার খোসা কোনদিন টয়লেটে পাইছেন? আপেলের, বেদানার, আঙ্গুরের, বিরিয়ানির, তাহলে বোঝা গেল টয়লেটে বসে কোন খাবার খায় না। একটা মাত্র খাবার আছে জমিনে, যে খাবারটা আল্লাহর বান্দারা টয়লেটে বসেও খায়, যে খাবার টয়লেটে বসেও খাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবার ইমানদারের জন্য হালাল করেন নাই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক ইমানদারদের জন্য সকল খাবায়েস খাবারকে হারাম করে দিচ্ছেন। যে খাবার টয়লেটে খায় এটা তাইয়্যিবাত না, এটা খাবায়েস। এই জন্য এক কামে দুই কাম করা যাবে না। ইসলামে এক কাম যে দুই কাম করলে কোন কামে হয় না, দুই কামে বাতিল। যেমন কেউ জাকাত দিতেছে, 5 লক্ষ টাকা শাড়ি লুঙ্গি কিনে এনেছে, আমি এখানে একবারে ঢাকঢোল পিটাই ঘোষণা দিচ্ছে মাইকে যে কালকে অমুক সাহেব জাকাত দিবে, মানুষ এসে লাইন জন্য। আর এই লোক চিন্তা করে এক কামে দুই কাম সারাই ফেলে, এক কাম হলো জাকাত আদায় করবে, আর এক কাম হলো সামনে কিছুদিন পরে বোট আসতেছে, বোটটাও কিনে ফেলবো। আজ এক কামে দুই কাম, আল্লাহ রাব্বুল আলামিন দুই কামের এক কাম কবুল করেন না। এক কামে দুই কাম হলে দুটোই বাতিল। এই জন্য আল্লাহ পাক ইবাদত কবুল করতে হলে এক কাম হইতে হবে, দুই কাম হওয়া যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে ওই কথাটাই বলতেছিলাম যে খানা খাওয়ানো ইবাদত, খানা খাওয়ানো ভালো কাজ, কিন্তু খানা খাওয়াইলে গুনাহ হয় না, কিন্তু সময়ে সময়ে মানুষের খাওয়াই দেওয়া গুনাহ হয় না। কারণ কি গুনাহ হবে? এই জন্য যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কোনদিন এরকম 40, 50, 70, 80 খাওয়ান না। এই জন্য এরকম দিন ক্ষণ নির্দিষ্ট করে করে মানুষকে যখন খাওয়াবেন, খানাটাই গুনাহ হয় না। এই জন্য সন্তান সন্ততিকে আপনি দিন শেখান নাই, তারবিয়ত দেন নাই, এই জন্য সন্তান সন্ততি যখন নিয়াহা করবে আল্লাহ পাক আপনাকে আযাব দিবেন। এই জন্য সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা আমাদের উপরে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, খালি ফরজ করে শেষ না, আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহিও করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল ইমাম রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ার রাজুল রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, শোনো, দুনিয়ার প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। যিনি নেতা হবেন, যিনি ইমাম হবেন, তিনি পরিবারের ইমাম হতে পারেন, সমাজের ইমাম হতে পারেন, রাষ্ট্রের ইমাম হতে পারেন, আন্তর্জাতিক ইমাম হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সে দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেন। কোন ব্যক্তি তার পরিবারের এক একজন দায়িত্বশীল, তিনি পরিবারের প্রধান, ওই পরিবার তার আহাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই কথা মনে করার উপায় নেই, আমার স্ত্রীর হিসাব স্ত্রী দিব, ছেলের হিসাব ছেলে দিব, মেয়ের হিসাব মেয়ে দিব, আমার হিসাব আমি দিব, কে নামাজ পড়লো কে নামাজ না পড়লো কোন খবর নেওয়ার দরকার নাই, হিসাব নেওয়া দরকার নাই, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আমার অধীনস্থ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে যদি নামাজ না পড়ে, এটার জবাবদিহি আমাকে করা কি লাগবে? কথা কয় না, অবশ্যই লাগবে। আমার মেয়ে বেপরদা হাতে, আমার স্ত্রী বেপরদা মার্কেটে ঘুরে, এই কথা মনে করার সুযোগ নাই। আমার স্ত্রী গেলে আমার কি হয়েছে? আমি ওই স্ত্রীর দায়িত্বশীল, ওই মেয়ের আমি দায়িত্বশীল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে, এবং আমি হই যাব দায়্যুস। যেই লোকের পরিবারে দিন নেই, যেই লোকের স্ত্রী ছেলে মেয়ে দিন বিরোধী কর্মকাণ্ড করে, ঘরের মধ্যে সারাদিন গান বাজনা বাজে, ঘরের মধ্যে স্টার প্লাস আরো যা যা আছে চলতে থাকে, ঘরের মধ্যে সবসময় কাজ দিন বিরোধী কাজ চলতে থাকে, বেপর্দা ঘোরাফেরা করে, নামাজ নাই, এই লোকটার নাম পোড়া হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইয়ুস জান্নাত পাবে। আবার দেখবেন আমাদের অনেক সম্মানিত দাইয়ুস ভাই কিন্তু মসজিদে সবার সামনে কাতার দেখবেন নিজের সামনের কাতারে বসে আছেন কিন্তু তার স্ত্রী ব্যাপারটা ঘোরাফেরা করতে, তার ছেলে মেয়েরা ফজরের নামাজে উঠে নাই, উনি কিন্তু তাহাজ্জুদ পড়ে ফজরের প্রথম কাতারে বসে গেছে। ওই ভাই প্রথম কাতারে মসজিদে না যাই ঘরের মধ্যে জেহাদ শুরু করেন, স্ত্রীকে ঘুম থেকে তোলেন, ছেলে মেয়েকে ঘুম থেকে তোলেন, ছেলেকে তুলে মসজিদে নিয়ে রওনা দেয়, পরিবারের স্ত্রী মেয়েদেরকে ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য বলেন, এটি আপনার জন্য সবচেয়ে বড় জেহাদ। কিন্তু আপনি তাহাজ্জুদ পড়লেন, ফজরে সবার আগে যায় মসজিদে, এক ঘন্টা আগে যায় বসে গেছেন, ঘরে কেউ নামাজের জন্য উঠেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় কি নাম? দাইয়ুস। এই জন্য আপনি আগের কাতারে এক ঘন্টা আগে বসে না থাকি, ওই এক ঘন্টা ঘরে কাজ করেন, ঘরে দাওয়াতের কাজ করেন, তাবলীগের কাজ করেন, আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কারণ ফজরের সময় না উঠলে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ আছে? অনেকে সন্দেহ আছে, সন্দেহ আছে। আল্লাহ পাক সূরা আল মুত্তাসিরের 48 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মুসাল্লি না হওয়া, নামাজ না পড়া। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে ছেলে মেয়েরা যেমন আমাদের জন্য আল্লাহ নিয়ামত, আবার বড় ফেতনাও, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েরা তোমাদের জন্য ফেতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদাররা, তোমাদের স্বামী স্ত্রী তোমাদের ছেলে মেয়েরা তোমাদের জন্য শত্রু হতে পারে, ফাহযারুহুম, খবরদার তাদের ব্যাপারে খুব সতর্ক থাকিও, খুবই সতর্ক থাকতে হবে ছেলে মেয়ের ব্যাপারে, কারণ ছেলে মেয়ের কারণে আমি জাহান্নামী হতে পারি। এজন্য ছেলে মেয়ে যেমন আল্লাহর নিয়ামত, আবার ছেলে মেয়ে জাহান্নামে যাওয়ার উপর কারণ হতে পারে। এজন্য কি করতে হবে ছেলে মেয়েদেরকে? প্রথম কাজ যেটা, সেটা হলো তাওহীদ শিখাইতে হবে, শিরক শিখাইতে হবে। মানে কোনটা শিরক কোনটা তাওহীদ, আল্লাহর একত্ববাদের জ্ঞান এবং শিরক মুক্ত ঈমানের জ্ঞান ছেলে মেয়েকে দেওয়া এক নম্বর ফরজ। ছেলে মেয়ে হাতের মধ্যে লাল সুতা লাগায় বসে গেছে, শিরক করতেছে, মা বাবা দেখতেছে, মা বাবা বাধা দেয়, কারণ মা বাবা তাদেরকে শিরক কি জিনিস শিখায় নাই। বর্তমানে দেখবেন অনেক ছেলেদের হাতে লাল সুতা বাঁধা, দেখছেন না? সুতা একটা বান্ধা আছে, এই সুতা এটা শিরকি সুতা, এরকম কোন সুতা বাঁধা যে এটা আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, এটা শিরক। এই ছেলেটাকে মা বাবা শিরকের জ্ঞান দেয় নাই। লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম ছেলেকে যে জ্ঞান দিয়েছেন সেটা ছিল আল্লাহর তাওহীদ এবং তাওহীদ বিরোধী শিরকের জ্ঞান। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, বাবারে খবরদার আল্লাহর সাথে কোনদিন শিরক করিও না, কারণ শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে ছেলেকে শিরকের ব্যাপারে ধারণা দিতে হবে, তাওহীদ শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে হবে, 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দেওয়া শুরু করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও। যখন 7 বছর হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর হয়েছে সালাতের নির্দেশ দাও, 10 বছর হয়েছে সালাত আদায় করে না, ওয়াদরিবুহুম আলাইহা, শাস্তি প্রয়োগ করে হলেও তাদেরকে নামাজে বাধ্য করো। 10 বছর হয়েছে নামাজ না পড়ে, পর্দা না করে, হেজাব না করে এর বাইরে থাকতে পারে না। ছেলে মেয়েদেরকে উত্তম আখলাক শেখাও, আখলাকে হাসানা শেখাও, সুন্দর চরিত্র শেখাও। বর্তমানে আমাদের ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের অপরাধ সমাজে তারা সংগঠিত করে, কেন করে এই ব্যাপারে মা বাবারও বিশেষ ব্যর্থতা আছে। মা বাবা তাদেরকে নামাজি বানায় না, তাওহীদেরকে আনতে নাই, সব পরিবেশে নিয়ে যায় নাই, ওয়াজ মাহফিলে নিয়ে নাই, নিয়ে গেছে গান বাজনার অনুষ্ঠানে, দিনই অনুষ্ঠানে নিয়ে নাই, বেশি বেশি মসজিদ মুখী করে নাই, দিন মুখী করে নাই, করেছে কোথায় নাটক হচ্ছে, কোথায় গান বাজনা হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় খেলাধুলা হচ্ছে, ওই সকল বদ্দিনী পরিবেশের মধ্যে নিয়ে গেছে। ছেলে মেয়ে মাদক আসক্ত হবে না, ছেলে মেয়ে গান বাজনায় আসক্ত হবে না, অপরাধে আসক্ত হবে না, কি হবে? আজ পর্যন্ত দেখেন সারা বাংলাদেশে 3 লক্ষের উপরে মসজিদ আছে, 3 লক্ষ মসজিদে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন সাহেব আছে, এর মধ্যে 5000 মাদকাসক্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছে। তাহলে এই 6 লক্ষ ইমাম মুয়াজ্জিনের মধ্যে 5000 মাদকাসক্ত আছে, আছে একজন নাই আলহামদুলিল্লাহ। হাজার হাজার মাদ্রাসার শিক্ষক আছেন, ছাত্র আছেন, কতজন মাদকাসক্ত আছে? তাহলে বোঝা গেল এই মাদকাসক্ত সমাজের যে বড় অপরাধ। তারপরে বর্তমানে সন্ত্রাসী হচ্ছে, বিভিন্ন অপকর্ম করতেছে, এই অপকর্ম থেকে বাঁচানোর জন্য সন্তানকে দিন শিখানো, দিন মুখী করা, এটা মা বাবার উপরে ফরজে আইন। এটা যদি না করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করা লাগবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ছেলে মেয়েদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে, ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে তারবিয়ত শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে আখলাকে হাসানা শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে সবসময় দূরে রাখতে হবে, অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। তাহলে এই ছেলে মেয়েগুলো আমাদের জন্য হবে সদাকায়ে জারিয়া। মৃত্যুর পরে যখন এরা দোয়া করবে, ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, আমাদের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ের দোয়া কবুল করে আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তো পরিশেষে এটাই আমরা বলবো যে আমাদের আব্বা আম্মা তাদের প্রতি আমরা সবসময় সদাচরণ খেদমত অব্যাহত রাখবো, আর আমাদের ছেলে মেয়েগুলোকে আগামী দিনে আমরা তাদেরকে দিনমুখী করার জন্য, তাদেরকে সুসন্তান আদর্শ সন্তান বানানোর জন্য সবসময় তাদেরকে নিজেদের আয়ত্তাধীনে নিজেদের তরবিয়তের মধ্যে প্রশিক্ষণের মধ্যে রেখে তাদেরকে নামাজি বানাবো, তাদেরকে তাওহীদের জ্ঞান দিব, তাদেরকে সুন্নতের জ্ঞান দিব, কোনটা শিরক কোনটা বেদাত এগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞান দিব, তাদেরকে সবসময় সোহবতে সালেহীন নেককার বান্দাদের সোহবতে রাখার চেষ্টা করব, সবসময় তাদেরকে দিনই মজলিসে দিনই মাহফিলের সাথে সম্পৃক্ত করে রাখবো, যাতে কোনো খারাপ কার্যক্রমের সাথে মিশতে না পারে। বিশেষ করে বর্তমানে স্মার্টফোন মোবাইল এগুলো তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে আরো খারাপের দিকে, আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এই জন্য এই জাতীয় খারাপ কোনো জিনিস তাদের হাতে তুলে না দিয়ে তাদের হাতে কোরআন তুলে দিব, সুন্নাহ তুলে দিব, দিনই এলেম তুলে দিব, তাহলে ইনশাআল্লাহ এই সন্তানগুলো আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার, ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান ওয়ালাদে সালেহ বানানোর আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।